السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أمرا بولچلام منير كثا হৃদয়ের কথা, অন্তরের কথা, এমন মন যে মন সর্বদা ভটকে থাকে, তার মানে সবসময় মনে এক প্রকার ছটফটানি থাকে, সে মন কোন মন, কোন মন প্রশান্ত থাকে সে কথা পরে বলব। তবে একটা কথা আপনারা আগে শুনেছেন যে প্রত্যেক মানুষের মন আল্লাহর কাছে আছে, বরং আল্লাহর দুই আঙ্গুলের মাঝে আছে। আল্লাহ তাআলা কোন কোন মনকে তিনি কি করেন, ভালোর দিকে ধাবিত করেন, ভালোর দিকে নিয়ে আসেন, আর কোন কোন মনকে আল্লাহ বক্র করে দেন, ফলে সে হিদায়াতের দিশা পায় না। এটা কি বেনসাফি? তার মানে আল্লাহ তাআলা একজনের মনকে সোজা করে দিলেন, ফলে সে হেদায়ত পেল, আর একজনের মনকে বক্র করে দিলেন, ফলে সে হেদায়ত থেকে দূর হয়ে গেল। তাহলে এটা কি বেনসাফি? না। যাকে তিনি হেদায়ত দেন, এটা তার অতিরিক্ত রহমত এবং দয়ার ফলে দেন, সে হকদার ছিল না। আমরা যে আমল করি, সে আমল কি আল্লাহর কাছে প্রাপ্য পাওয়ার বিনিময়? না। রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না, রহমত ছাড়া কেউ বেহেশতে যাবে না, এমনকি সর্বশ্রেষ্ঠ মানুষ তিনিও না। তাহলে হিদায়াত করছেন, এটা তার রহমত। আর যদি কাউকে পথভ্রষ্ট করেন, তাহলে ওমা ইউদুলিল্লাহু ফালা হাদিয়ালা, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার হিদায়তকারী কেউ আছে? কেউ নেই। কিন্তু এই পথভ্রষ্ট করা আসলে আল্লাহ তাআলার বেইনসাফি না, এটা তার ইনসাফ। কেন? নিশ্চয়ই আল্লাহ জানতেন যে এই লোক হিদায়াতের উপযুক্ত নয়, অথবা এই লোক হিদায়াত থেকে চ্যুত হওয়ার কোন কাজ সে আগে করেছে, তাই তাকে বক্র করে দিয়েছেন, তাই তার অন্তরকে বক্র বা বাঁকা করে দিয়েছেন, আর এটা তার ইনসাফ। তিনি যে করুণা করেন, সেই করুণা আসলে দয়া, তার পক্ষ থেকে অতিরিক্ত পুরস্কার। আর যে শাস্তি দেন, সে শাস্তি আসলে কি? সে শাস্তি হল তার ইনসাফ, তিনি যোগ্য লোককে শাস্তি দেন। আর যে করুণা করেন, সেই করুণার ক্ষেত্রে তিনি অতিরিক্ত দয়া করেন। সুতরাং এক্ষেত্রে আল্লাহর প্রতি কোন রকমের অভিযোগ আনা আমাদের জন্য জায়েজ নয় যে আল্লাহ মানুষের প্রতি বেইনসাফ করেন। মানুষের কর্মের কারণে মানুষ এটা পেয়ে থাকে। কতগুলো কাজ, যেমন ধরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানতাহিয়ান্না ক্বামুন আন ওয়াদাইহিমুল জুমআত আও লা ইখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনুন্না মিনাল গাফিলিন। লোকেরা জুমা বর্জন করা থেকে দূরে থাকুক। অনেক লোকে জুমা ত্যাগ করে, তাই না? এমনিতেই অনেকে জুমা পড়ে, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না, বলে যে হুজুর আমার ছেলেরা নামাজি, একটা জুমাও বাদ দেয় না। কিন্তু এমনও লোক আছে যে সে জুমাও পড়ে না। আপনারা সৌদি আরবে দেখবেন সাধারণত যেখানে সেখানে জুমা হয় না, একটু দূরে আছে পেট্রোল পাম্পে, মাজরাতে কিংবা ওই যে মরুভূমিতে গরু উঠছে, গরু বলছে ছাগল উঠ চড়াচ্ছে, সেখান থেকে জুমার নামাজ পড়তে আসতে সত্যি কষ্টকর। কিন্তু তার মনে ইচ্ছা নেই, ফলে সে চেষ্টাও করে না যে আমি হাত তুলে গাড়ি, কারো গাড়ি ধরে কিংবা হেঁটে কিংবা সাইকেলে গিয়ে জুমাটা পড়ব, এটা তার চেষ্টা থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জুমা ত্যাগ করা থেকে দূরে থাকুক। পাঁচ ওয়াক্তের নামাজ হতে সে পড়ে নিল, পড়তে পারবে, কিন্তু জুমাটা তো পড়া যাবে না। জুমা হচ্ছে জামে মসজিদ, ছাড়া জুমা হয় না। যদি কেউ বর্জন করে, সে ফিরে আসুক, নচেত আল্লাহ তাআলা তাদের হৃদয়ে মোহর মেটে দেবেন। জুমা ছাড়তে ছাড়তে দেখা যাবে হৃদয়ে মোহর লাগা গেছে, তখন সে আর সত্যের পথ পাবে না, আলোর পথ পাবে না, সে ভটকে যাবে, সে ভ্রষ্ট হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলা কেন মোহর মারলেন? জুমা ছাড়ল বলে। জুমা ছাড়লে আল্লাহ তাদের হৃদয়ে মোহর মেরে দেবেন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াবার সময় বললেন, ইস্তাউ, ইস্তাউ মানে তোমরা সোজা হয়ে দাঁড়াও, কাতার সোজা করো, তাই না? লা তাখতালিফু, তোমরা পরস্পর মতভেদ করো না, ফাতাখতালিফা কুলুবুকুম, তাহলে তোমাদের হৃদয়ও কি হয়ে যাবে? ভিন্ন ভিন্ন হয়ে যাবে। বাইরের কাজ যদি ভিন্ন ভিন্ন হয় তো বাইরের কাজের কারণে তোমাদের অন্তরও কি হয়ে যাবে? পৃথক পৃথক হবে। তোমরা আপোষে কি করবে? মতভেদ করবে, আপোষে তোমাদের মনের অনৈক্য সৃষ্টি হবে। এই জন্য বাইরে সোজা হয়ে থাকো, বাইরের কাজ সোজা হলে ভিতরের কাজও সোজা হবে। আপনারা জানেন যে বাইরের কাজ যদি আপনার সোজা হয়, ঠিক হয়, তবে ভিতরের কাজ ভিতর আপনাকে গ্রহণ করে। আপনারা জানেন ভালোবাসার জগতে, প্রেম জগতে ভালোবাসা কাকে বলে জানেন? ভালোবাসা, ভালোবাসা শুরু হয় কোথেকে, সৃষ্টি হয় কোথেকে? ভালোবাসা শুরু হয়, সৃষ্টি হয় ভালো লাগা থেকে। হট করে ভালোবাসা হয় না, হট করে ভালোবাসা হয় না, আগে ভালো লাগা সৃষ্টি হয়। কাউকে দেখলেন তাকে ভালো লাগলো, কোন একটা বিষয়, তার কর্ম বলুন, তার গুণ বলুন, তার রূপ সৌন্দর্য বলুন, কিংবা তার ব্যবহার বলুন, তার পড়াশোনা বলুন, তার ধন সম্পত্তি বলুন। এপরে আপনারা জানেন চারটি কারণে কোন মহিলাকে বিবাহ করা হয়। তো একটা মহিলাকে ভালোবাসলে চারটি কারণে ভালোবাসা হবে, হয় তার কি রূপ দেখে, আর না হয় ধন দেখে, আর না হয় বংশ দেখে, আর না হয় দিনদারি দেখে। তো এই চারটে জিনিস দেখে প্রথমে ভালো লাগে, তারপরে ভালোবাসা সৃষ্টি হয়। তাহলে বাহ্যিক কর্মের কারণে এই অন্তরে কি সৃষ্টি হয়? ভিতরে গিয়ে আপনার ভালোবাসা সৃষ্টি হয়। ঠিক বাহ্যিক কর্মের কারণে আপনার অন্তরে বক্রতা সৃষ্টি হয়। যদি বাইরে তোমরা আপোষে ইচ্ছা মতো দাঁড়ালে, কেউ আগিয়ে কেউ পিছিয়ে, তাহলে কি হবে? তোমাদের ভিতরের অন্তর কি হয়ে যাবে? ভিন্ন ভিন্ন হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন বলতেন ইস্তাউ আলা তাখতালিফু, তখন কি করতেন? যখন আল্লাহ রসুল বলতেন আকিমু সুফুফাকুম ফাইন্নি আরাকুম মিন ওয়ারাই যাহরি, তোমরা তোমাদের কাতার সোজা করে নাও, তার কারণ আমি পেছনেও দেখতে পাই। আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে পেছনে দেখতেন, তাই না? পেছনেও দেখতে পাই। ওয়া কানা আহাদুনা ইউলজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া কদমাহু বিকদমিহি, বুখারী শরীফের হাদিস 725 নম্বরে। সাহাবী বলছেন, সাহাবী কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে এই হুকুম শুনে, রাসূলের এই হুকুম শুনে আমাদের প্রত্যেককে তাদের বাহুমূল, কাঁধ নয়, এই কাঁধ নয়, অনেকে মনে করে কাঁধ যেখানে লাঠি রাখা হয়, রোলা রাখা হয়, বাহুমূল তার পাশের পাশে দাঁড়িয়ে থাকা সাথীর বাহুমূলে লাগিয়ে দিত, এবং তার পায়ের পাতা তার পাশের সাথীর পায়ের পাতার সঙ্গে লাগিয়ে দিত। নম্বর এক, ঘন হয়ে দাঁড়াও, তারা আসু, ঢালাই করা শীষের মতো ঘন হয়ে দাঁড়াও, এ একটা হুকুম। অতএব ঘন হয়ে দাঁড়াতে হবে। কেমন ঘন হয়ে? তবে চাপাচাপি না, কারণ চাপাচাপি করলে একটা অস্বস্তিকর ভাব সৃষ্টি হয়, তাতে নামাজের ডিস্টার্ব হয়। দাঁড়াও এমন ভাবে যে বাহুমূলের সাথে বাহুমূল লেগে আছে, আর পায়ের পায়ের পাতার সাথে পায়ের পাতা লেগে আছে, আঙ্গুল না কি এইরকম ভাবে পুরোটা, ঠেলে না, গোড়ামি করা যাবে না, গোড়ামি করা যাবে না। আপনার পায়ে আমি পা লাগালাম, আপনি সরিয়ে নিলেন, বাস খালাস, আমার কর্তব্য শেষ। এখন যদি আপনি সরিয়ে নিলেন, আমি আবার লাগালাম, আপনি সরিয়ে নিলেন, আবার লাগালাম, তো নামাজ পড়ছি না মারামারি করছি, লড়াই করছি? এক জায়গাতে একজনের পা লাগিয়েছে সরিয়ে নিয়েছে, আবার লাগিয়েছে সরিয়ে নিয়েছে, তখন অনেক দূর চলে গেছে, তখন ওর পাটাকে টেনে নিয়ে নিজের পায়ের সঙ্গে লাগিয়ে দিয়েছে। এগুলো কি? এগুলো গোড়ামি, এগুলো বাড়াবাড়ি। গোড়া কে? দুজনেই গোড়া। এ মানবে না, এ করবেই, পায়ে পা লাগাবেই, এ গোড়া। আর ও শুনবে না, ও মানবে না, পায়ে পা লাগানো বেয়াদবি, আমার নামাজে ডিস্টার্ব হচ্ছে। আরে ভাই, লাগালো তো লাগাতে, তো সমস্যা কি? না, বেয়াদবি, বেয়াদবি বললেই বেয়াদবি হয় না। ওস্তাদের সঙ্গে আপনার টিচারের সঙ্গে পাশাপাশি ফাঁকায় বসে থাকলে এভাবে আপনি তার গায়ে গা লাগিয়ে বসবেন, এটা বেয়াদবি, ঠিক না? অন্যায়। আপনি দেখেছেন অনেক সময়ে একটা পার্কে মনে করুন যে চেয়ারগুলো থাকে, সেই চেয়ারে একটা মেয়ে বসে আছে, আপনি তার গায়ে গা লাগিয়ে বসলে কি হবে অবস্থাটা? কি হবে? আপনি তার গায়ে গা লাগিয়ে বসলেন, সেই মেয়েটাই বা কি মনে করবে? আর দূর থেকে যারা দেখবে তাকে আপনাকে বুঝতে পারছেন আপনার সেলামি আছে, হয়তোবা চপ্পল সেলামি পাবেন, বলবে দেখে এই টিজিং করছে। কিন্তু ওই মহিলার সাথে কাল বাসের সিটে, প্লেনের সিটে কিংবা ট্রেনের সিটে গাদাগাদি ভিড়ে পাশাপাশি বসে চাপাচাপি করে আপনি যদি তার দেহে দেহলা দেহ লাগিয়ে বা তার বাহুমূল্যে বাহুমূল লাগিয়ে কিংবা অনেক সময় বুকে বুক লাগিয়ে বাসে দাঁড়িয়ে থাকে, ভিড় দেখেছেন বুকে বুক লাগিয়ে দাঁড়ানো হয়, তখন তো কেউ কিছু বলে না। এটা একটা মানে অন্য ব্যাপার, এটা একটা স্বতন্ত্র ব্যাপার, বাধ্য হয়ে করে। তো বাধ্য হয়ে করলে সেটা তো আর অন্যায় হয় না। তেমনি এমন এক জায়গা, যে জায়গাতে ওস্তাদ এবং ছাত্রের মাঝে যেটা অন্য সময়ে আপনার বেয়াদবি হয়, আল্লাহর দরবারের সামনে মহান বাদশার সামনে যখন দাঁড়াবো তখন সেখানে বেয়াদবির কথা আসে না। সেখানে উচিত হলো যে বড় ছোটর পায়ে পা লাগাবে, ছোট বড়র পায়ের সঙ্গে পা লাগাতে তরজ করবে, তাই না? তার মানে একটু ভয় করবে, একটু সমীহ করবে, একটু শ্রদ্ধা করবে। সেই ক্ষেত্রে বড়র উচিত ছোটর পায়ে পা লাগিয়ে দেওয়া, কেননা এটা সুন্নত। কি করে সুন্নত হলো? সাহাবারা করেছেন, আনাস বলছেন, আল্লাহ রসুল হুকুম করেননি কিছু নি কিছু না, অতএব সুন্নত হলো কি করে? সুন্নত এই জন্য হলো, সুন্নত কয় প্রকার? তিন প্রকার, তাই না? যে আল্লাহ রসুল সাল্লামের আদেশ, কথা, আল্লাহ রসুল সাল্লামের আমল, ঠিক আছে, আল্লাহ রসুলের কথা নেই এখানে এবং আমলও নেই, প্রমাণ নেই যে আল্লাহ রসুল কারোর পাশে পাশে দাঁড়িয়েছেন যে পায়ে পা লাগিয়েছেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের পায়ে পা লাগাতে দেখেছেন, কিছু বলেননি, তাহলে এটা মৌন সম্মতি। এই যে মৌন সম্মতির সুন্নত, এই সুন্নত হল না এটা? আল্লাহর নবী তো সামনের দিকে মুখ করে নামাজ পড়তে দাঁড়াতেন, তিনি কি করে জানতেন যে সাহাবারা পেছনে পায়ে পা লাগিয়ে দাঁড়াচ্ছেন? এই জন্য হাদিসে কি বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি, ওয়াল্লাহি লা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা সুজুদুকুম ওয়ালা খুশুউকুম, আমি আমার কাছে তোমাদের রুকু সিজদা তোমাদের বিনয় আমার কাছে গোপন নেই, আমি যেমন সামনে দেখি তেমন পিছনে দেখি। এই জন্যই আনাস বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকিমু সুফুফাকুম ফাইন্নি আরাকুম মিন ওয়ারাই যাহরি, তোমরা কাতার সোজা করো, আমি নামাজ পড়তে পড়তে পেছনেও দেখি তোমরা কিভাবে দাঁড়িয়ে আছো। এই জন্যই পায়ে পা লাগানোর কথা এসেছে, গাঁটে গাঁট লাগানোর কথা এসেছে। কিভাবে সম্ভব? যেভাবে সম্ভব হয়, কাঁধে কাঁধ, মানে এখানে কাঁধ লাগাতে বলছি না, এই বাহুমূলে বাহুমূলে হালকা করে লাগিয়ে দেন, আর পায়ের পাতার সঙ্গে, পায়ের পাতা এই আঙুল নয়, অনেকে করে আঙুলের সঙ্গে আঙুল লাগায় না, আর পাটাকে ভেবে রাখে না, এইভাবে। এতে কি হয়? মহাব্বত সৃষ্টি হয়, আপনার সঙ্গে মহাব্বতের সাথে পা লাগিয়ে দিলাম, আপনিও মহাব্বতের সাথে পা লাগিয়ে দিলেন। মুশকিল হল এখানে, যেহেতু এখানে আমাদের পার্থক্য আছে, এখানে আমাদের দূরত্ব আছে, হৃদয়ে হৃদয়ে দূরত্ব আছে বলে আমরা বাইরে সেটা করতে পারি না। বাইরে আমি বড়, দেখেছেন এখানে অনেক লোক মসজিদে নামাজ পড়তে আসে না, কেন? আমেল, গায়ে গন্ধ, কাপড় খারাপ, ইত্যাদি ইত্যাদি। আমাদের দেশেও তাই, পাশে একজন দাঁড়ালে পড়ে, একজন বিশাল কোটিপতি মানুষ, হ্যাঁ, একজন ধনী মানুষ, একজন নেতা দাঁড়িয়েছে, তার পাশে যদি একজন সাধারণ ওই যে রাস্তার আমেল এসে দাঁড়ায়, তো কিরকম মনে হবে? তার মনে একটা ঘৃণা সৃষ্টি হয়। ঘৃণা যদি বাইরে থাকে, ঘৃণা যদি ওপরে থাকে, তাহলে পরে ভিতরে অন্তরে ঘৃণা আছে, বাইরেও আপনার ঘৃণা হবে, ফলে আপনি আপনার পা সরিয়ে নেবেন। অনেকে পা সরিয়ে না, এই জন্য বেয়াদবি, এত বড় বেয়াদবি কেন করবে? ওস্তাদের পায়ে পা লাগাবে, গুরুজনের পায়ে পা লাগাবে, ঠিক আছে, তো গুরুজন আপনি তো, আপনি পায়ে পা লাগিয়ে দিন ওস্তাদের, কি বলে ছাত্রের, তাহলে তো আর বেয়াদবি হবে না। কিন্তু আসলে কি, মনের দূরত্ব আছে, এই জন্য পায়ের দূরত্ব বেড়ে যায়, ফলে ফাঁক ফাঁক করে দাঁড়ায়, তারা ফাঁক করে, তারা আবার উল্টে অভিযোগ করে যে এরা আবার পাটাকে এমনি করে ফাঁক করে, নিজের পা, এমনি করে ফাঁক করে কেন? পায়ে পা লাগাবার জন্য। তো তুমি যদি পাটাকে গুটিয়ে দাও তো আমার পাটাকে লম্বা করতে হবে, কিন্তু উচিত না, বললাম না গোড়ামি। ও পায়ে পা লাগাবে না বলে এইভাবে জমা করে দুটো পাকে একসঙ্গে জমা করে দাঁড়ায়, আর এ লাগাবে বলে এইভাবে লম্বা করে চওড়া করে দেয়, না এতে গোড়ামির দরকার নেই, এটা নামাজের কোন ত্রুটি আসে না, নামাজের কোন ক্ষতি হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, সেই আদেশ পালন করতে গিয়ে সাহাবীদের একটা আমল সুন্নত, এটা মৌন সম্মতি সুন্নত, মৌন সমর্থন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতে। সুতরাং এটা আমাদের জন্য করা সুন্নত, আমরা বলছি না যে ওয়াজিব, যদি না করো নামাজ হবে না তাও বলছি না। সুতরাং উভয়ে যদি কর্তব্য পালন করে তাহলে এই সুন্নত আমাদের সমাজে আমাদের জামাতে কি হবে দেখা যাবে, প্রকাশ হবে। এই হাদিসে আরো কয়েকটি কথা রয়েছে। প্রথম কথাটা কি বললাম, যে তোমরা বাইরে মতভেদ করো না, তাহলে হৃদয়ে কি হয়ে যাবে, মতভেদ হয়ে যাবে। ওয়ালি ইয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, আমার কাছাকাছি দাঁড়াবে তারা যারা জ্ঞানী মানুষ, হাফেজ সাহেব মানুষ, আলেম মানুষ। ইমাম সাহেবের কাছাকাছি কারা দাঁড়াবে, হাফেজ সাহেব মানুষ, জ্ঞানী মানুষ। এখন ইমাম সাহেবের কাছাকাছি দাঁড়ানোতে সব আছে মনে করে বহু জাহেল কিন্তু ইমাম সাহেবের কাছে গিয়ে ভিড় লাগায়, উচিত না। দেখবেন আমাদের মধ্যে অনেকে আছে যারা ইমাম সাহেবের কাছে গিয়ে দাঁড়াবার চেষ্টা করে, অথচ নিজে নিজে না হাফেজ না আলেম, এটা কিন্তু ভুল কথা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিয়ালি নি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, জ্ঞানী মানুষরা আমার কাছাকাছি দাঁড়াও দাইনে বাই, তাহলে জাহেলরা দাঁড়াবে না কেন? বাই চান্স যদি ইমামের কোন কোন সমস্যা সৃষ্টি হয়, ইমাম সাহেবকে ইমামতি ছেড়ে বাইরে যেতে হয়, তো ইমামতি করবে কে? ওই পেছনের লোক। এখন তুমি জাহেল, তুমি ইমামতি করতে পারবে না, তোমাকে যদি বাড়িয়ে দেওয়া হয় তখন থতমতি খাবে, আর তুমি দাঁড়াবে কেন সেখানে? সুতরাং এখানে এমন কোন স্বভাব নেই যে আমাকে ইমামের পেছনে গিয়ে দাঁড়াতে হবে, সাইডে অনেক জায়গা আছে সেখানে গিয়ে দাঁড়াও। ইমাম সাহেবের পিছনে পাশাপাশি কারা দাঁড়াবে যাদের জ্ঞান আছে, উলুল আহলামি ওয়ান নুহা, নামাজে ভুল হলো, কেরাতে ভুল হলো ইমামে, তখন কে ধরে দিতে পারবে? তাহলে কেন দাঁড়াবে ইমামের পেছনে? যদি তোমার জ্ঞান থাকে, নামাজে একটা ভুল হলো সেই সময় কি বলে তাসবিহ দিতে হয় তাই না, ভুল হলে সুবহানাল্লাহ বলতে হয়। ইমাম সাহেব তাশাহুদ না পড়ে ভুলে উঠে যাচ্ছে, উঠে দাঁড়িয়ে গেছে, তুমি বলছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঠিক আছে, দাঁড়িয়ে গেলে সুবহানাল্লাহ বলতে হবে, দাঁড়িয়ে গেলে আর বসা যাবে না, দাঁড়িয়ে গেলে আর বসা যাবে না, তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিল্লাচ্ছো না। সুতরাং আমি বলছি না যে দূর থেকে সুবহানাল্লাহ বলা যাবে না, সেটা আলাদা কথা, কিন্তু ভুল সংশোধন করা, বিশেষ করে কেরাত সংশোধন করা, কাছের লোকরাই বেশি তার যোগ্যতা রাখে। এই জন্য ইমামের কাছাকাছি কারা দাঁড়াবে, রাসূলুল্লাহর ফয়সালা উলুল আহলামি ওয়ান নুহা, এটা একটা বুঝতে পারলেন। সুতরাং যদি আমাদের মধ্যে সেরকম জ্ঞান না থাকে আমরা ইমামের কাছাকাছি ভিড় জমাবো না। এতে অনেক মানুষ খারাপও মনে করে, এই লোকটা কোথেকে এসে দাঁড়াচ্ছে, আপনারা ভালো ভালো লোকরা যারা দাঁড়ায় না, আর আপনি কোথাকার কে, হ্যাঁ আপনি দাঁড়াচ্ছেন, তো খারাপ মনে করবে। সুতরাং আপনি আপনি যেমন মানুষ সেই রকম আপনি নিজের জায়গা নিজে বেছে নেবেন। আর একটা কথা আছে, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে তার থেকে কম জ্ঞানী, তারপরে তার থেকে কম জ্ঞানী, এইভাবে বোঝা গেল কি যারা একেবারেই জ্ঞানী নয় তারা দূরে দাঁড়াবে, তারা দূরে দাঁড়াবে। এই জন্য আমরা এইসব বিষয়ে আমরা দুনিয়াদারি ব্যাপারও জানি। সেদিনে একজনের গাড়ি ভাড়া করলাম, তো দূরে যাওয়ার কথা ছিল, কোথায় যাব, হাইল যাব, তো বললো আমার গাড়ি তো ভালো নেই, তো একজন মেকানিককে সাথে করে নি, বুঝতে পারলেন, এমনি লোক তো যাবে, এমনি লোক যদি গাড়ি বাই চান্স খারাপ হয়ে যায় তো মেকানিক কি করতে পারবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দেখছেন, তো ও ক্ষেত্রে ওই রকম জ্ঞানী দরকার, গাড়িতে জানিয়ে বাই চান্স কিছু হয় তুমি মেকানিক কিছু করে দিতে পারবে। তার সাধারণত মেকানিকের ব্যাপারে যেমন আমরা জাহেল, মেকানিকের ব্যাপারে আমরা জাহেল, আমরা গেলে কোন লাভ হবে না, অতএব একজন মেকানিকের সাথে করে নেয়। ঠিক প্রত্যেক ব্যাপারেই, প্রত্যেক ব্যাপারেই চাই যে আমার সাথে মানে যেমন প্রয়োজন যেমন সেই রকমই একজন জ্ঞানী লোক থাকবে আশেপাশে, তাহলে পরে সেই কাজটা ভালোভাবে সুষ্ঠুভাবে চলবে। এই হল এক হাদিস মনের কথা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলছেন আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা করে নাও, ফা ওয়াল্লাহি লা তুকিমুন্না সুফুফাকুম, আল্লাহর কসম তোমরা তোমাদের কাতার সোজা করবে, আউ লা ইউখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম, অথবা আল্লাহ তোমাদের হৃদয়ে মতভেদ সৃষ্টি করে দেবেন, খেলাপ সৃষ্টি করে দেবেন, তাহলে বোঝা গেল কি কাতার সোজা করে নিতে হবে। আর অন্য হাদিসে আছে কাতার সোজা করা নামাজের পরিপূর্ণতার দলিল, কাতার সোজা হলে আপনার নামাজ পরিপূর্ণ হবে। বেশ, ইমান মানুষের হৃদয়ে থাকে, সেই হৃদয়ের ইমান কিন্তু পুরনো হয়ে যায়, সেটাকে নবায়ন করতে হয়। কাপড় পুরনো হয়ে গেলে আমরা কাপড় পাল্টিয়ে থাকি, সে নবায়ন হয় না, তাই না? মেয়েদের অলংকার যদি পুরনো হয়ে যায়, ওই যে কি বলে এটাকে, মরচে পড়ে যায়, তাহলে সেটাকে কি করা হয়, নবায়ন করা হয়। ওই যে কি সব অ্যাসিড ফ্যাসিড আছে দিয়ে সৌন্দর্য চকচক চকচক করে, ঝকঝক করে। কিছু জিনিস আছে যেগুলোকে নবায়ন করা যায়, জিনিস একই থাকে নবায়ন করা যায়, নতুন করা যায়। পাসপোর্ট শেষ হয়ে গেছে, একামা শেষ হয়ে গেছে, কি করা যায়, তাজদীদ করা যায়, তার মানে নবায়ন করা যায়, আর সেটাকে পুনরায় আবার ডেট বাড়ানো হয়। ইমান তোমাদের বুকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ইমান আলা ইখলুকু ফি জাওফি আহাদিকুম কামা ইখলুকু সাওবু ফাসআলুল্লাহ তাআলা ইউজাদ্দিদাল ইমান ফি কুলুবিকুম। যেমন কাপড় পুরনো হয়, ইমানও পুরনো হয়। সুতরাং আল্লাহর কাছে চাও যে যেন আল্লাহ তাআলা তোমাদের হৃদয়কে কি করে দেন, তোমাদের হৃদয়ে ইমানকে নবায়ন করে দেন, নতুন করে দেন। আল্লাহ আকবার, পুরনো হয়ে গেছে। আপনি নিজের কিছু কিছু কাজ আছে আপনি করতে পারেন, ভালো কাজ করলে ইমান নবায়ন হয়, তাই না? হজ উমরা করতে গেলে ইমান নবায়ন হয়, ইমান বৃদ্ধি পায়, ইমান বাড়ে কমে। তো এই যে ইমান নবায়ন করার বিভিন্ন কাজ আছে, তার মধ্যে একটা কাজ হল যে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ হৃদয়ের মালিককে আল্লাহ, আল্লাহ তালাই হৃদয়কে বক্র করেন, আল্লাহ তালাই হৃদয়কে আপনার অন্ধকার পূর্ণ করেন, আবার তার কাছে চাইলে তিনি আবার আলোক মণ্ডিত করেন, তাতে আলো ভরে দেন। অতএব তার কাছে চাও যে আল্লাহ যেন আমার হৃদয়কে কি, আমার হৃদয়ে ইমানকে নবায়ন করে দেন। কি বলতে হবে? আল্লাহুম্মা জাদ্দিদ ইমানা ফি কুলুবিনা, বা আল্লাহুম্মা জাদ্দিদ ইমানি ফি কলবি, তার মানে হে আল্লাহ তুমি আমার হৃদয়ের ইমানকে নতুন করে দাও, সবসময় যেন নতুন থাকে। যদি এই দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলে আপনার ইমান ঝকঝকে তকতকে থাকবে, উজ্জ্বল থাকবে, জলজলাইমান থাকবে, টলটলাই, ওই যে কি বলে, জলজল করবে, আকাশে তারকার মতো সবসময় জ্বলবে যদি নতুন হয়ে থাকে, সেরকম ইমান দিয়ে আপনার কাজ হবে। বাকি বহু মানুষের ইমানকে বা বহু মানুষের হৃদয়কে আল্লাহ মোহর মেরে দেন, আর মোহর মারার ফলে তাদের বুকে ইমান আসে না, ইমান স্থান পায় না। মোহর মারার ফলে তাতে না ভেতরে কিছু যায় আর না ভিতর থেকে বাইরে কিছু আসে, বুঝতে পাচ্ছেন? ইহুদিদেরকে বলা হতো, ইমানের কথা বলা হতো, কালু কুলুবুনা গুলফ, তারা বলতো আমাদের হৃদয় একদম মোহর মারা, অতএব আমরা তোমাদের কথা, তোমাদের এলেম তোমাদের নেব না, শুনবো না। এমনও মানুষ আছে, বিশেষ করে মুনাফেক, যারা মুনাফেক, মুনাফেকদের হৃদয়কে আল্লাহ কি করে দেন, মোহর মেরে দেন। কোরআনের শুরুর দিকে কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা ইমানের কথা আলোচনা করে, মোমেনদের কথা আলোচনা করে, পরে আবার ১৩টি আয়াতে কি করেছেন, মুনাফিকদের কথা বলেছেন। সেখানে একটা আয়াত আছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, আর কর্ণকুহরে মোহর মেরে দিয়েছেন, আর চোখে দিয়ে দিয়েছেন পর্দা। সুতরাং তাদের অন্তর ভালো জিনিস গ্রহণ করতে সক্ষম হবে না। ওই যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে বোঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে চোখ দিয়ে দেখে না, দেখতে পায় না, দেখতে পায় কিন্তু যে জিনিস দেখা দরকার দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু কান দিয়ে শুনতে পায় না। এমন নয় যে নূর হুদা ভাইয়ের মতো কথা শুনতে পায় না, বরং শোনে কিন্তু যে কথা শোনা দরকার সে কথা শোনে না। আল্লাহ তাআলা মোহর মেরে দেন, কেন? তারা মোহর, এই মোহর পাওয়ার উপযুক্ত। অতএব আল্লাহ বলছেন ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহা শাস্তি। ফি কুলুবিহিম মারাদ, ওই মুনাফিকদের কথাই, তাদের হৃদয়ে কি রয়েছে, রোগ ব্যাধি। ফাযাদাহুমুল্লাহু মারাদা, সুতরাং তাদের ব্যাধিকে আল্লাহ কি করেন, বৃদ্ধি করেন। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে শাস্তি, কঠিন শাস্তি। বিমা কানু ইয়াকজিবুন, মিথ্যা বলার কারণে। মুনাফিকরা মিথ্যা বলে, আপনারা জানেন মুনাফিকদের একটা প্রকট গুণ হচ্ছে কথা বললে মিথ্যা বলে। অন্য এক আয়াতে আল্লাহ বলছেন, মিনহুম মান ইস্তামিউ ইলাইক ওয়া জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফী আযানিহিম ওয়াকরা। কেউ কেউ আছে তোমার কথা মনোযোগ সহকারে শ্রবণ করে, কিন্তু আমি তাদের হৃদয়ে মোহর মেলে দিয়েছি, আর ফলে তারা বুঝতে পারবে না, আর তাদের অন্তরে কি বল, তাদের কানেও কর্ণে মোহর মেরে দিয়েছি, ফলে তারা শুনতে পাবে না। ওয়াই ইয়ারা কুল্লা আয়াতিল্লা ইউমিনু বিহা, প্রত্যেক নিদর্শন বা আয়াত দেখলেও তারা ইমান আনবে না, কারণ চোখে পর্দা ফেলে দিয়েছি। হাত্তা ইজা জাউকা ইউজাদিলুনাকা ইয়াকুলুল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা আসাতীরুল আউয়ালিন, এসে বলে এই কোরআনের ব্যাপারে বলে এ হচ্ছে সেই পূর্ব যুগের কাহিনী, রূপকথা উপকথা, এইসব কাহিনী কত শুনেছি। বুঝতে পারলেন, এদের মনে অন্তরে মোহর মারা আছে বলে এসে নির কথা বলে। আল্লাহ তাআলা মানুষকে এমনি মোহর মারেন না, তারা বক্র পথ অবলম্বন করে বলে আল্লাহ তাআলা কি করেন, তাদের অন্তরে মোহর মেরে দেন, আরো বক্রতা তৈরি করে দেন। তাছাড়া তিনি কোন মানুষকে বাধ্য করেন না যে ইমান আনো অথবা কুফরি করো। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছি, হয় কৃতজ্ঞতার রাস্তা গ্রহণ করবে না হয় কৃতজ্ঞতার রাস্তা, হয় ইমানের রাস্তা না হয় কুফরি রাস্তা দেখিয়ে দিয়েছি, এই রাস্তা এখতিয়ার করা তোমাদের হাতে আছে। তবে বিশেষভাবে আল্লাহ তাআলার অনুগ্রহ হলে তিনি কাউকে হিদায়ত করেন, আর যদি কেউ শাস্তির উপযুক্ত হয় আল্লাহ তাআলা তাকে কি করে দেন, ভ্রষ্ট করে দেন। এই যে মূসা আলাইহিস সালামের ব্যাপারে, ওয়াইজ ক্বালা মূসা লিকাওমিহি ইয়া ক্বাওমি লিমা তুযুনানি ওয়াকাদ তাআলামুনা আন্নি রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা যাগু আযাগা আল্লাহু কুলুবাহুম ওয়াল্লাহু লা ইহদিল ক্বাওমাল ফাসিকিন। মূসা আলাইহিস সালাম নিজের কওমকে বললেন, তাদের তো মানে কওমের বদমাশি আপনারা জানেন, একটার পর একটা একটার পর একটা অভিমান, একটার পর একটা চাহিদা, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ, অথচ তোমরা জানো যে আমি তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। ফালাম্মা যাগু, তারা যখন বক্রপথ অবলম্বন করল, আজাগ আল্লাহ কুলুবাহুম, আল্লাহ তাদের হৃদয়কে বক্র করে দিলেন। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসেক মানে সত্যত্যাগী জাতিকে পথ প্রদর্শন করেন না। তারপর এইভাবে আরো অন্য বিভিন্ন আয়াত আছে, আল্লাহ তাআলা মানুষের হৃদয়কে বক্র করে দেন। এমন কি যদি আপনি মনে করেন যে আমি ইমানদার, আমি ভালো লোক, তবুও আপনি নিজেকে নিরাপদ মনে করবেন না যে খালাস আমি, আমার কি, আমার আর কিচ্ছু হবে না, কারণ আপনার হৃদয় বক্র হতে বেশি দেরি লাগবে না, পরিবেশ আপনাকে বাধ্য করবে, আপনার অর্থনৈতিক সমস্যা আপনাকে বাধ্য করবে, কিংবা রাজনৈতিক সমস্যা আপনাকে বাধ্য করবে যে আপনি বক্র হয়ে যাবেন, আপনি বাঁকা হয়ে যাবেন। এই জন্য উচিত আল্লাহর কাছে দোয়া করা। আর আল্লাহর কাছে কি বলে দোয়া করবেন আল্লাহ তাও শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, কে রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তুমি হিদায়তের পরে আমাদের হৃদয়কে আর বাঁকা করে দিও না, বক্র করে দিও না, আর তুমি তোমার তরফ থেকে আমাদেরকে রহমত দান করো, নিশ্চয়ই তুমি মহাদাতা, আল্লাহ হচ্ছেন মহাদাতা। তাই আল্লাহর কাছে চাইতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ আমাদের অন্তরকে বাঁকা না করে দেন, বক্র না করে দেন। আল্লাহ তাআলা মানুষের অন্তরের মাঝে থাকেন, মানুষের অন্তরকে ঘোরান ফেরান, সে কথা কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কালবিহ, জেনে রেখো যে মানুষের মাঝে এবং তার অন্তরের মাঝে অন্তরায় কে, আল্লাহ। আল্লাহ তাআলা এভাবে অন্তরকে ঘুরিয়ে দেন। তারপরে আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন যে তোমরা তাদের দিকে চোখ ফেরায়ও না, দৃষ্টি ফেরায়ও না, দুনিয়ার বা পার্থিব সৌন্দর্য লাভের আশায়, ওয়ালা তুতিমা না ফান্না কালবাহু আন যিকরিনা, আর তার অনুকরণ করো না বা তার আনুগত্য করো না যার হৃদয়কে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি। তার মানে আল্লাহ তাআলা গাফেল করে দেন, আর আমি যার হৃদয়কে আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি, আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি, তারা তার অনুসরণ অনুকরণ করো না। কোন ওস্তাজ যদি তাকে মনে করো যে সে দিনী ওস্তাজ, ধর্মগুরু, তবে সেই ধর্মগুরুর অনুসরণ করো না যে ধর্মগুরুর হৃদয়কে আমি আমার জিকির থেকে কি করেছি গাফেল করে দিয়েছি। এমন বহু আলেম আছে বেআমল। অনেকে বলে হুজুর কার কথা মানব, আমরা বলি যাকে বেশি পরহেজগার মনে করবে। প্রথমত দলিল, এখন দুজনেই পাকা বড় বড় আলেম, দুজনেই যদি বড় বড় আলেম হয় তাহলে কার কথাটা মানবে? যে বেশি পরহেজগার তার কথাটা মানো। একজন বলছে দাড়ি ছাঁটা জায়েজ, আর একজন বলছে না লম্বা দাড়ি রাখা সুন্নত, অতএব লম্বা দাড়ি রাখা ওয়াজিব, তাই না? এবারে একজন বলছে ছাঁটা জায়েজ আর একজন বলছে ছাঁটা জায়েজ নয়, কার কথাটা মানবে? দেখো দুজনের মধ্যে পরহেজগার কে, পরহেজগার আলেমকে বিশ্বাস করো। কারণ শুধু ইলেম থাকলেই হবে না, ইলমের সাথে কি চাই? আমল চাই, পরহেজগারি চাই। অতএব যার পরহেজগারি বেশি আছে তার কথাটাকে মেনে নাও। তার নাম ধাম বেশি আছে, তার খ্যাতি বেশি আছে, তার পদ বেশি বড় ইত্যাদি এসব দেখলে হবে না, বরং যার পরহেজগারি বেশি আছে। কারণ এমন বহু আলেম আছে যারা বেআমল, এমন বহু গাছ আছে বড় বড় যাতে ফল ফুল হয় না, তাই না? আর ছোট গাছে ফল ফুল থাকে। যাই হোক, যদি বড় মনে করো দুজনকেই তাহলে কার কথাটা মানবে? যে হবে পরহেজগার। আর তার কথা মানা হবে না যে বেআমল, যার আমল নেই, যার নামাজে ঠিক নেই, যার নামাজ যে জামাতে নামাজ পড়ে না, যে ফজরের নামাজ ঠিক মতো পড়ে না, যে মাদ্রাসায় দেখবে সে ছাত্রদের কাছ থেকে গুল মারছে, গুল চেয়ে মারছে। গুল মাজা বোঝেন? গুল ওই বিড়ি সিগারেটের মতোই তামাক দ্রব্য, সেটাকে নিয়ে এরা দাঁত সাফ করে। অনেকে বলে দাঁতের রোগের কারণে নাকি খুব উপকারী, আসলে ওটা নেশা। অনেকে আবার সকালবেলা যদি গুল না মাজে তো পায়খানাই হয় না, এই জন্য বাথরুমগুলো কালো হয়ে গেছে, এই গুল মাজে আর ফুচ করে ফেলে দেওয়ালে, বুঝতে পারছেন? বিশেষ করে মাদ্রাসাগুলোর অবস্থা এই কাহিল, কাহিল অবস্থা। ওস্তাদ আর ছাত্র, ওস্তাদ সাগেদ বরাবর, এরা আমল করে না। দেখবেন দাড়ি রাখেনি, ওস্তাদের দাড়ি নেই, ওস্তাদ নিজে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। এদের খবরদার অনুসরণ করো না। অনুসরণ করতে হলে কার করো? যে পরহেজগার। সুতরাং এখানে আল্লাহ তাআলা নিষেধ করছেন, যার হৃদয়কে আমি আমার জিকির থেকে গাফেল উদাসীন করে দিয়েছি তার অনুসরণ করো না। ওয়াত্তাবা হাওয়াহু, আর নিজের খেয়াল খুশির অনুসরণ করে, খবরদার না। ওয়াকা আমরুহু ফুরুতা, যার কাজে বাড়াবাড়ি সীমালঙ্ঘন আছে তাদের অনুসরণ করো না। সুতরাং বলছি আবার যে আল্লাহ তাআলা হিদায়ত করেন, আল্লাহ তাআলা হিদায়ত করেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কালবাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনবে আল্লাহ তার হৃদয়কে হেদায়ত করবেন। সূরা তাগাবুন 11 নম্বর আয়াত, আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত। সুতরাং যদি ইমান আনেন, ইমান যদি ঠিকমতো হয় তাহলে পরে আল্লাহ তাআলা তাদের হৃদয়কে কি করবেন? হেদায়ত করবেন। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা ইমান আনে তাদের ওলি কে? আল্লাহ। তাদের বন্ধু, তাদের অভিভাবক আল্লাহ। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি তাদেরকে অন্ধকার থেকে কোথায় নিয়ে যান? আলোর দিকে নিয়ে যান। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর যারা কাফের তাদের ওলি বা তাদের বন্ধু, তাদের অভিভাবক হল কারা? তাগুত। তাগুত কাকে বলে হুজুর? আল্লাহ ছাড়া পূজ্যমান সব কিছুই তাগুত। তাদের বন্ধু হল তাগুত। এই তাগুতের কাজ কি? ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তারা আলো থেকে নিয়ে অন্ধকারের দিকে নিয়ে যাবে। আর তাগুতের প্রধান হচ্ছে শয়তান। শয়তানের কাজ আপনারা জানেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হচ্ছে প্রকাশ্য শত্রু। সুতরাং কথাই হল কি, আল্লাহ তাআলা আমাদের হৃদয়কে, বিশেষ করে মুমিনদের হৃদয়কে ইমান দিয়ে সুসজ্জিত করেন, সৌন্দর্য মণ্ডিত করেন। আল্লাহ তাআলা ইমান পছন্দ করেন বান্দার জন্য, কুফরি চান না। তবে কুফরি চান ঘটে না কেন, চান না তো ঘটে কেন, যেহেতু এটা হেরাদা কৌনিয়া, আল্লাহ তাআলা এরকমই এইরকম ভাবেই বান্দাকে পরীক্ষা করবেন এই বলে হয়। কিন্তু শরীয়ত ইচ্ছাতে এরাদাতে তিনি চান না যে বান্দা কাফের হোক। আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে ইমানকে সৌন্দর্য মণ্ডিত করেছেন, কাদেরকে, মোমেনদের হৃদয়কে। ওয়াকাররাহা ইলাইকুম কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান, যাদের বুকে আল্লাহ তাআলা ইমান দ্বারা সৌন্দর্য মণ্ডিত করেছেন তাদের কাছে ঘৃণিত করেছেন কুফরিকে, ফাসেকিকে এবং পাপাচরণকে। সে কোনদিন আল্লাহর অবাধ্য আচরণ করবে না, সে কোনদিন আল্লাহর ইচ্ছার অন্যথা আচরণ করবে না, সে কোনদিন আল্লাহর অবাধ্য হবে না, আর সে কোনদিন পাপ করবে না, সে কোনদিন অস্বীকার বা কুফরি করবে না, আল্লাহকে অমান্য অস্বীকার করবে না, রাসূল এবং কোরআন ইত্যাদি যেগুলো মানতে হয় সেগুলোকে অস্বীকার করবে না। উলাইকা হুমুর রাশেদুন, আর এরাই হল পথপ্রাপ্ত, যাদেরকে আল্লাহ, যাদের হৃদয়কে আল্লাহ সৌন্দর্য মণ্ডিত করেছেন। আর সৌন্দর্য মণ্ডিত যখন হবে তখনই, যখনই আপনার ভিতরে আলো আসবে তখন অন্ধকার পাবেন কোথায়? আলো থাকলে আর অন্ধকার পাবেন? অসম্ভব, অন্ধকার তখন দূরেই পালাবে। আপনার হৃদয় যখন সৌন্দর্য মণ্ডিত ইমান দ্বারা তখন কুফরিয়া থাকবে না, পাপাচরণও থাকবে না। অতএব আমাদের উচিত আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে চাওয়া এই বলে যে আল্লাহ তুমি আমাদের হৃদয়কে ইমান দিয়ে সৌন্দর্য মণ্ডিত করো। আল্লাহুম্মা জাইয়িননা বিজিনাতিল ঈমান, আল্লাহুম্মা জাইয়িননা বিজিনাতিল ঈমান ওয়া জাইয়িনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান, এই বলে আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। কিছু লোককে শাস্তি দেন এবং সেটা তার ইনসাফ, ফলে তাদেরকে ভ্রষ্ট করে দেন। আর কিছু লোকের প্রতি দয়ার্দ্র হন, দয়া করে তাদেরকে হিদায়ত করেন, শুধু হিদায়তই না, তাদের হৃদয়ের ভিতরে ইমানকে সুসজ্জিত করে দেন, সুশোভিত করে দেন, আর কুফরি ফাসেকি পাপাচরণ সব কিছুকে ঘৃণিত করে দেন, যার ফলে সেই মানুষ কি হয়, পথপ্রাপ্ত হয়, সুন্দর হয়ে ওঠে, যেমন সাহাবারা হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল কুলুবা বাইনা আসবুআইনি মিন আসাবিইল্লাহি ইয়াকলিবুহা, নিশ্চয়ই মানুষের, সমস্ত মানুষের হৃদয় আল্লাহর দুই আঙ্গুলের মাঝে আছে। আল্লাহর আঙ্গুল আছে না নাই? আল্লাহর আঙ্গুল আছে, বরং কোন কোন হাদিসে আছে পাঁচটা আঙ্গুল, আল্লাহর হাত আছে, কিন্তু কেমন কেউ জানেন না। অতএব কেমনত্ব বয়ান করা ছাড়াই আমরা বলবো যে আল্লাহর দুই আঙ্গুলের মাঝে মানুষের হৃদয় আছে, তিনি ইচ্ছা মতো সেই হৃদয় ঘোরান ফেরান। সুতরাং মানুষের কাছে যারা কিছু পাওয়ার আশা করেন তারা মানুষের কাছে সরাসরি চাওয়ার আগে কার কাছে যাইতে হবে? আল্লাহর কাছে। এক ভাই বলছে, ভাই এই এত বড় পড়াশোনা, এত অনেক কিছু পড়াশোনা করলাম, অনেক সার্টিফিকেট আছে, বহু অফিসে ঘোরাঘুরি করলাম, কোথাও চাকরি হলো না, বহু দরখাস্ত দিলাম, কোনো জায়গাতে দরখাস্ত কবুল হলো না। কোনো জায়গাতে দরখাস্ত কবুল করে তাকে চাকরি দেওয়া হলো না, বলা হলো আসল জায়গায়, মেন জায়গায় যা দরখাস্ত দিয়েছেন, বলছে মেন জায়গা মানে আপনি যাদের কাছে চাচ্ছেন চাকরি তাদের হৃদয় আপনার প্রতি আকৃষ্ট না, আপনাকে চায় না, কিন্তু তাদের হৃদয়কে যে ফ্রি দিতে পারে সেই মেন জায়গাতে দরখাস্ত দিয়েছেন। বলছেন কি বড় অফিসার কথা বলছেন, যাব কোথায়? আমরা না বড় অফিসার না, এমনও হতে পারে বড় অফিসে সেখানে যদি আপনার মন আকৃষ্ট, আপনার দিকে মন আকৃষ্ট হয় তো সে হয়তো অর্ডার করে দিল, হ্যালো অমুককে চাকরি দেওয়া হবে। কিন্তু তার থেকেও যদি কেউ বড় থাকে যার দুই আঙ্গুলের মাঝে সমস্ত মানুষের হৃদয়, তার কাছে দরখাস্ত দিলে, তার কাছে দরখাস্ত মঞ্জুর হলে খালাস, তুমি যেখানেই যাবে সেখানেই চাকরি হয়ে যাবে, তাই না? কারণ আল্লাহ তাআলা হাতে, আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মাঝে হৃদয় আছে, আর আল্লাহ তাআলার কাছে আপনি চেয়েছেন, আল্লাহ গো আমাকে একটা চাকরি যুগিয়ে দাও, অমুক জায়গায় চাকরি দাও, যখনই বলবে তখন সেই জায়গার মানুষের মনকে আল্লাহ ঘুরিয়ে দেবেন, চাকরি হয়ে যাবে। কিন্তু আল্লাহকে আগে না বলে, আল্লাহর কাছে দরখাস্ত না দিয়ে মানুষ কি করে, সব শেষে আল্লাহ সব দুয়ার বন্ধ তোমার দুয়ার খোলা বলে না, বলে না, সব জায়গাতে ঝাঁটা খেয়ে আসে, দিয়ে শেষকালে আল্লাহকে বলে, আল্লাহ সব দরজা বন্ধ তোমার দরজা খোলা, আল্লাহ যার কেউ নেই তার তুমি আছো, আর যার সবাই আছে তার কেউ নেই, আল্লাহ নয় তার, এই কথা ভুল কথা। সুতরাং তুমি আল্লাহকে ভুলে যাবে, যে মানুষ যখন ঘর থেকে বের হবে তখন তাকে শেখানো হয়েছে, যখন ঘর থেকে বের হবে তখন কি বলে বের হও? বিসমিল্লাহ। আহা, প্রথমেই সেই মহান বাদশার কথা স্মরণ করিয়ে বের হও, যাও কি কাজে যাও, তুমি কি কাজ চাও, কার কাছে চাও, লাভ চাও, তুমি আয় উন্নতি চাও, তুমি চাকরি চাও, বিসমিল্লাহ বলে বের হও। কার নামে? যেখানে তোমার প্রথমে দরখাস্ত দেওয়া উচিত ছিল সেখানে দরখাস্ত দিয়ে বের হয়ে যাও, যে আল্লাহ আমি একটা চাকরির খোঁজে আছি, রুজি রুটির সন্ধানে আছি, আমার ছেলে মেয়েরা খেতে পায় না, মা বাপ খেতে পায় না, আমি কত কষ্টে আছি, আমাকে একটা রুজি রুটি হালাল রুজির রাস্তা দেখিয়ে দাও। বিসমিল্লাহ। কার তারপরে? তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে বেলেন। তারপর বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ গো তোমার তৌফিক ছাড়া, তোমার তৌফিক ছাড়া আমার কোনো উপায় নেই, তুমি যদি না দাও আমি পাব না। আল্লাহ যা দেবেন তা রদ করার ক্ষমতা নেই। সারা বিশ্বের মানুষ যদি বলে যে তুমি এটা পাবে না, আর আল্লাহ যদি বলেন পাবে, কেউ রদ করতে পারবে? পারবে না, তুমি পাবে। আর সারা বিশ্বের মানুষ যদি বলে যে এটা দেবো তোমাকে, আর আল্লাহ যদি বলেন আমি দেবো না, আছে কারো ক্ষমতা দেওয়ার? এই জন্যই তো আমরা নামাজের পর পর বলি আল্লাহ মানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইনফাউজাল জাদ্দি মিন কাল জাদ্দ। ঘর থেকে বের হওয়ার সময় তোমার পথটা হবে যে তুমি আগে আল্লাহর কাছে দরখাস্ত দেবে, বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ গো ভরসা তুমি, আমার অমুক অফিসে আমার ব্যাকিং আছে, আমার চাকরি হয়ে যাবে, আমার টাকা আছে, ঘুষ দিয়ে চাকরি করে নেব, আমার অমুক আছে, তো আমার সার্টিফিকেট আছে, হ্যাঁ সার্টিফিকেটের বল, হে এসব কিছুই নয়, আল্লাহ না চাইলে হবে না, অতএব আল্লাহর কাছে দরখাস্ত টাকা দে, দিয়ে বল আল্লাহ আমাকে দাও, সেখানে কবুল হয়ে গেলে খালাস, মানুষের দরবারে গেলে তার দুই আঙ্গুলের মাঝে হৃদয় আছে, এমন ভাবে ঘুরিয়ে দেবেন যে সে চাকরি দিতে বাধ্য। এই জন্যই সবসময় খেয়াল রাখতে হবে যে আল্লাহর কাছে আগে চাইতে হবে। কিন্তু সমস্যা হলো যে তাহলে তো এটা বিশাল মুশকিল, আল্লাহ তালার আঙ্গুলের মাঝে যদি হৃদয় থাকে তাহলে আমাদের হৃদয় তো পাল্টাতে পারে। আর এই জন্য প্রথম দিন আপনাদেরকে বলেছিলাম কলব মানে কি, কলবের নাম কলব কেন হলো? যেহেতু পাল্টায়, কলব মানে হচ্ছে পাল্টানো, তাহলে পরিবর্তনশীল হৃদয়, তাহলে আমাদের হৃদয় তো পাল্টাতে পারে, পারে না? পারে না। বলেছিলাম যে সকালে ভালোবাসত, সন্ধ্যায় ঘৃণার পাত্র, সকালে এ পার্টি করছিল, বিকালে বি পার্টি করতে শুরু করে দিল, হ্যাঁ যে পার্টির জন্য সে জান দিচ্ছিল সেই পার্টি তার দুশ্মন হয়ে গেল, হয় না? হয় না। মানুষের মন, আজ বলছিল আই লাভ ইউ, বিকালে গিয়ে বলছে আই হেট ইউ, এই রকম ভাবে আপনি কত মানুষের পরিবর্তন দেখবেন। যদি আমাদের হৃদয়, আমরা আছি নামাজি, এমন মানুষকে দেখেছি আল্লাহ, আল্লাহর কসম, মসজিদে শোতাম, মসজিদে ঘুমাতাম, সেই লোক একা এসে তাহাজ্জুদ পড়তো, গুনগুনিয়ে কেরাত করত, মোনাজাত করত, আমাদের ঘুমের ডিস্টার্ব হতো, তাহাজ্জুদের তাহাজ্জুদ গুজার নামাজ নামাজি, তারপরে সে আজান দিত মসজিদে, হঠাৎ এমন এক সময়ে এলো যে সময়ে দেখা গেল নামাজ ছেড়ে দিল এবং নামাজ ছেড়ে মদ খেতে শুরু করলো, শেষকালে যখন মারা গেল তখন আর এমনি মরণ হলো না, বিষ খেয়ে আত্মহত্যা করে মারা গেল। এটা আমাদের চোখে দেখা, মানুষের হৃদয়ের পরিবর্তন এমন ঘটে। পাখা নামাজি ছিল, হঠাৎ করে বেনামাজি হয়ে গেল, আজি কালকে সুন্দর দাড়ি রেখেছিল, হঠাৎ করে দেখছি দাড়ি নেই, কি ব্যাপার? বাস, তখন খুব ভালো নামাজি ছিল, চাকরির জন্য খুব খোঁজাখুঁজি, চাকরি যেমনি হয়ে গেল তেমনি নামাজও বাদ, দাঁড়িয়ে সে খালাস। মানুষের মন বড় পরিবর্তনশীল, তাহলে আমাদের করা কি উচিত? আমরা কি নিরাপদ আছি যে আমাদের হৃদয় পাল্টাবে না? নিশ্চয়ই আমরাও নিরাপদ নই, এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, এই নিয়ে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে হৃদয়ের বিবর্তনকারী পরিবর্তনকারী, তোমার আঙ্গুলের মাঝে, দুই আঙ্গুলের মাঝে আমার হৃদয় আছে, তুমি আমার হৃদয়টাকে পাল্টিও না। কিসের উপর রেখো? সাব্বিত কলবি আলা দিনিক, তোমার দিনের উপরে আমার হৃদয়টাকে প্রতিষ্ঠিত রেখো। ইয়া মুসাররিফাল কুলুব, হে হৃদয়ের বিবর্তনকারী, সাব্বিত কলবি আলা তাআতিক, আমার হৃদয়কে তোমার আনুগত্যের উপরে প্রতিষ্ঠিত রাখো। এই দোয়া করতে হবে, কিন্তু আমরা নিরাপদ নয় যে খালাস আমাদের বুকে ইমান আছে, আমাদের ইমান একদম খালাস না। ইমান মানুষের বুকে কচুর পাতার উপরে পানির মতো টলটলা ইমান, টলটল টল করে হাওয়া দেখেছেন কেমন টলটল করে, একটু জোরে হাওয়া দিলেই সরাত করে গড়িয়ে যায় পানিটা। এই জন্য ইমান যাতে প্রতিষ্ঠিত থাকে তার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, যেহেতু তার হাতি তার আঙ্গুলের মাঝে ইমান হৃদয় আছে, যাতে পাল্টে না যায়। সেই জন্য আল্লাহ রসুল সাল্লামের বেশি দোয়া ছিল, আল্লাহর রসুলের দোয়া চিন্তা করেন। আল্লাহর রসুল কে, যার হৃদয়ে এমন ইমান ছিল যে ইমানে কোন সন্দেহ ছিল, আল্লাহ আকবার। সেই ইমান নিয়েও যার মতো ইমান সারা বিশ্বের কারো ছিল না, তার ইমানকে পরিপক্ক মজবুত করার জন্য আল্লাহ তাআলা নিজের কাছে ডেকেছিলেন, জান্নাত জাহান্নাম দেখিয়ে তার ইমানকে মজবুত করে দিয়েছিলেন। তিনিও দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক, তিনিও এই দোয়া করতেন, হে হৃদয়ের পরিবর্তনকারী তুমি আমার হৃদয়কে তোমার দিনের উপরে প্রতিষ্ঠিত রাখো। বলা হলো, সাহাবারা বললেন কি ব্যাপার, আপনি এই দোয়া কেন করছেন বারবার? তো উনি বললেন, ইন্নাহু লাইসা আদামি ইল্লা ওয়া কালবুহু বাইনা ইসবুআইন মিন আসাবিইল্লাহ ফামান শাআ আকামা ওয়া মান শাআ আযাগ, কারণ সমস্ত মানুষের হৃদয় আল্লাহর দুই আঙ্গুলের মাঝে আছে, সুতরাং তিনি ইচ্ছা মতো যার হৃদয়কে প্রতিষ্ঠিত রাখেন রাখেন, আর যার হৃদয়কে বাঁকা করে দেন ফিরিয়ে দেন দেন। এই জন্য আমি আল্লাহর কাছে চাচ্ছি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক। আমরা চলুন আমরাও আল্লাহর কাছে দোয়া করি, এবং প্রত্যেক নামাজে দোয়া করব, মোনাজাতের সময় দোয়া করব, যেন এই দোয়া আমরা ভুলে না যাই। কি আল্লাহুম্মা, কি বললাম, ইয়া মুকাল্লিবাল কুলুব, আল্লাহুম্মা বলতে হবে না, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক, ওয়া ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কালবি আলা তাআতিক। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দিনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।